Book 2 82 بيراشي بيراشي الماضي 2 أوتيتكال 2 أوتيتكال 2 هل كان عليك أن تستدعي الإسعاف؟ তোমাকে কি অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছিল তোমাকে কি অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছিল هل كان عليك ان تستدعي الطبيب তোমাকে কি ডাক্তার ডাকতে হয়েছিল তোমাকে কি ডাক্তার ডাকতে হয়েছিল هل كان عليك ان تستدعي الشرطه তোমাকে কি পুলিশ ডাকতে হয়েছিল তোমাকে কি পুলিশ ডাকতে হয়েছিল هل لديك رقم التليفون كان لا يزال معي منذ لحظات আপনার কাছে কি টেলিফোন নম্বর আছে এখনি আমার কাছে ছিল আপনার কাছে কি টেলিফোন নম্বর আছে এখনি আমার কাছে ছিল هل لديك العنوان كان لا يزال معي منذ لحظات আপনার কাছে কি ঠিকানা আছে এখনই আমার কাছে ছিল আপনার কাছে কি ঠিকানা আছে এখনই আমার কাছে ছিল هل لديك خريطة المدينة كانت لا تزال معي منذ لحظات আপনার কাছে শহরের মানচিত্র আছে এখনই আমার কাছে ছিল আপনার কাছে কি শহরের মানচিত্র আছে এখনই আমার কাছে ছিল هل جاء في الموعد لم يستطع ان ياتي في الموعد সে কি সময়মতো এসেছিল সে সময়মতো আসতে পারেনি সে কি সময়মতো এসেছিল সে সময়মতো আসতে পারেনি هل وجد الطريق لم يستطع ان يجد الطريق সে কি রাস্তা খুঁজে পেয়েছিল সে রাস্তা খুঁজে পায়নি সে কি রাস্তা খুঁজে পেয়েছিল সে রাস্তা খুঁজে পায়নি هل فهمك لم يستطع ان يفهمني সে তোমাকে বুঝতে পেরেছিল সে আমাকে বুঝতে পারেনি সে তোমাকে বুঝতে পেরেছিল সে আমাকে বুঝতে পারেনি لماذا لم تستطع ان تاتي في الموعد তুমি সময়মতো কেন আসতে পারোনি তুমি সময়মতো কেন আসতে পারোনি لماذا لم تستطع ان تجد الطريق তুমি কেন রাস্তা খুঁজে পাওনি তুমি কেন রাস্তা খুঁজে পাওনি لماذا لم تستطع ان تفهمه তুমি কেন তাকে বুঝতে পারোনি তুমি কেন তাকে বুঝতে পারোনি لم استطع ان اتي في الموعد لانه لم يسير اي باص আমি সময়মতো আসতে পারিনি কারণ কোনো বাস ছিল না আমি সময়মতো আসতে পারিনি কারণ কোনো বাস ছিল না لم استطع ان اجد الطريق لأني ما كان معي خريطة المدينة. আমি রাস্তা খুঁজে পাইনি কারণ আমার কাছে শহরের কোনো মানচিত্র ছিল না। আমি রাস্তা খুঁজে পাইনি কারণ আমার কাছে শহরের কোনো মানচিত্র ছিল না। لم أستطع أن أفهمه لأن الموسيقى كانت صاخبة جدا. আমি তাকে বুঝতে পারিনি কারণ খুব জোরে গান বাজছিল আমি ওনাকে বুঝতে পারিনি কারণ খুব জোরে গান বাজছিল আমি তাকে বুঝতে পারিনি কারণ খুব জোরে গান বাজছিল لقد كان علي ان اخذ تاكسي سياره اجره আমাকে ট্যাক্সি নিতে হয়েছিল আমাকে ট্যাক্সি নিতে হয়েছিল لقد كان علي أن أشتري خريطة المدينة. আমাকে শহরের একটা মানচিত্র কিনতে হয়েছিল। আমাকে শহরের একটা মানচিত্র কিনতে হয়েছিল। لقد كان علي أن أطفئ الراديو. আমাকে রেডিও বন্ধ করতে হয়েছিল। আমাকে রেডিও বন্ধ করতে হয়েছিল।